الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، أجاء تشلم بضر درس 23 تشلم بضر حديث كتاب الأربعين النووية ممنوع لك كده كتاب الطب. عن أبي مالك الحارث بن عاصم الأشعري، أبو مالك نووي ديكي الحارث بن عاصم الأشعري رضي الله عنه طائف فرمد، قال قال رسول الله صلى الله عليه وسلم، رسول الله صلى الله عليه وسلم فرمى يدي الطهور شطر الإيمان، فاك الزكي فاك سبقتاكم নোয়াস ফাক সব করে বলা গা গা খর জাগা নোয়াস জাগা গোর সরিম বিক্রি ফাক সব করে থাকুন নান ইমানর অর্ধক, ইমানর অর্ধক সুবহানাল্লাহ নুসফে ইমান। এ নলে যেটা নাকি আর নজাফত মিনে ইমান হয় বা হাদিস ন এবার বল দিয়ে বানা দিতে বলে আর গোসল করে দিই সাফ তখন ইমান হবো তো দিই বানা এবার হাদিস ন ইবান জুটা মানুষে বানা দিতে বল দিয়ে বানা দিতে আল্লাহ অনুষ্ঠান ফাক সাফ করে তাগুন নান ওই দিয়ে ইমান ইমানত অর্ধক ইবই দিয়ে হারিস ইবে সই হারিস। ও আলহামদুলিল্লাহ তামলা মিজান, আর আলহামদুলিল্লাহ খন আল্লাহ তারিফ করেন, আলহামদুলিল্লাহ মানে তামাম তারিফ আল্লাহ। এই বা খন নান আলহামদুলিল্লাহ ফরন নান সোয়াবর মিজাম বদে জঙ্গই আল্লাহ আকবর সোয়াবর মিজাম তুই বড় ভালো দিবে আলহামদুলিল্লাহ করে সহজে তুই হত যেহেতু হবে হয়তো ভাই দিত আল্লাহ যে নাকি সুবহান আল্লাহ বিহামদিহি হত মত দিনের মাঝে ইতার ইতার দোল খনিক কি সোয়াফলো যায় না করি ওমন কিয়াম আল্লাহ হাসে এই দিন ইলে তার তোর যে বেশ গরি হয়েছি ও সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তামলানি আও তামলা ও মা বাইন সামাই ওল আর আর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ যে নাকি কুফাতি হ দিনুয়া হদ এই দিন হয়ে আসমানের দিয়ে জমিনের মাঝে যেন খোলা জায়গা আছে ফাঁসত বছর রাস্তাগুলো জায়গায় আনা এই আন গোড়া সব গুলো সোয়াফলো বড়া দিব এ আল্লাহ সুবহান আল্লাহ আহাবুল কালাম আল্লাহ হাসিম বেশি ফসল খতদ্দ সুবহান আল্লাহ বেহামদি সুবহান আল্লাহ হাসিম বাড়তি কথা হন ফাল্টো কথা হন গিবত গ্রহণ দুনিয়ার গানা থানা সদর ইল্লা ইনত্ব আর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বরন্নান আল্লাহ জিকির গ্রহণ আল্লাহ বেশি বালায় ইন সোয়াবত ঘাটতি ও সলাত নূর নোয়া সৌদি বা ফর কেঙ্গুরি ফর দে খবর মধ্যে ফর গুরু দিব খবর আন্দার তো বাদে ইন্দিল্লা ইয়ামুল কিয়ামা ফুলসিরা জিবা আছে জাহান্নাম ওতু উগ আল্লাহ বিরাজ বানা দিয়ে ফুলসিরা তিনি কুবরি ইবে বেশি ফাতর সল উত্তরে ইন্দিল্লে বেলার উত্তর দার এর ওতু ফারে যাবে জনতমা যাব দি জমপতি তো যাব দি নবী অকল ঐতিহ্যবে কুতু সুবহান আল্লাহ এর ওতু যাইব দে সন্তারাও দাদি ইমান দারি সন্তারা নজ দে মানুষই না এ তো ইয়ে বেশি আন্দাজ গুড গুড়ি আরও কিঙ্গু যাইবা হয়তো নোয়াশ ফর করি বুঝে আল্লাহ আকবর আর ইন্দিল্লা নোয়াশ হদি বা ফর দে গুণাক যদি আছে বিক্ষুণ জুলুমাত আন্দার নোয়াশ বলে ফর করে দে আনি নোয়াশে বোরাই তো রুখি দে আল্লাহ আকবর তাহলে নোয়াশে নদীবা ও সদা কত বোধ হান সদকা হদি বা হুজত হুজত মানে কে থাক বোঝাই মাসান তুই গড় কিন কিন্ন গড়েন যে হারিলে বলে পারিব ন লেকিন তুই যদি গড়ে আনলে হুজত নেলাই ধরলে সক নেলাই দিলে খাবস নেলাই দিলে হুকুমত দৃষ্টি ধৈর্য ধরলে খনিককে হাত নেওয়া দিব তোমারও পুলিশে ধৈর্যে তুই একামা দেখাই দেবলে স্বাস্থ্য কার্ড দেখাই দেবলে আইডি কার্ড দেখাই দেবলে তোমার পুলিশে কিছু নদীব ন ইয়াই সৎকা হদিব ইন্দিল্লা সহ্য তোমার লা বলে ইনলা কার্ড তুমি সৎকা সহ্য ধরলে বলা মশুর গরিব সৎকার যদি আল্লাহ তোমারে গুণামাক করে পেলাব সৎকার যদি আল্লাহে তোমারে ও নিয়াই ফেলাব যেন ও ফানি ও নিয়াই ফেলা ইনলা তোমার গুণা নিয়ে ফেলাব সুফান আল্লাহ আনলে সৎকা হাঁস উদ্দিন তোমার চাপা দিব সৎকা হদে ইনলে সৎকা যদি বিয়ার আন্দোলন গুদিব সুফান আল্লাহ আর গুণসা মাক গুদিব ও সবর দুইয়া সবর হদিবা কি ফর জিনলে বেল নাকি দিনের মতো ফর দুনিয়া করে ফর করে ইনদিল্লা ইয়ার মানে কি সুফান আল্লাহ যে নাকি সবর করে ইতা এখতো আরামফা কুশিফা খেয়ারফা যে সবর নগরীতে পিছতো শর্মিন্দ ওল কোরআন হজ্জতুল্লাহ কাউ আলে কোরআন শরীফ হদিবা তোমার আল্লাহ বলে হজ্জত নহলে তোমার গা হলে কোরআন আমল গুজ্জ ধরলে কোরআন প্রতি মজ্জ ধরলে আমল গুজ্জ ধরলে কোরআন মাতা বসলে ধরলে তোমার আল্লাহে কোরআন যদি জনতা দিব কোরআন কোরআন তোমার সবাই করিব হাসির উদ্দিন নহলে কোরআন পরে হা বেলায় হা বেশ পরে হবি সগি হই কোরআন আমল নাই কোরআন উল্টা হ্যাঁ ইল্লা কোরআন দুনিয়া হামার ফসে হামার ইল্লা কোরআন হাসির উদ্দিন তোমার ওদের উল্টা আল্লাহ লাগাই দিয়ে জাহান্ন দাঁড়িয়ে দিব কুল্লুন্না সিয়াকু বাবা ইউ নাফসাহু ফমাতি খোয়া অমুক খোয়া মানুষ সকল যদি মানুষ আছে বিক্ষুল বিন্ন হইলে দুঃখিসিম এক কিসিমে নিজের নফসরে আল্লাহ তো কিনি পেলা আজাদ করি পেলা সি সন্দিন ফসল নসরে কোরআন ফরে জিকির করিয়া বাদে সুন্দর করি বাদেন হাজনে বিন্দু জিকির করে allatu maage itaraya al khuduna ki nafsada halak gudi wala jahanna udale de wala gunadi gudi honni ratti afanni wala nogunza fozada tu gunza wala bo khore bo jon nuas binne beludi batam fabo khore nuas do ko sunai duniyae barbat akhirat barbat sagi rawa muslim muslim shadi bo riwayat wallahu a'lam wa sallallahu ala nabiyina muhammad wa alihi wa sahbihi wa sallam.